পথে যেতে এইভাবে যদি দেখা হতে থাকে, পথে যেতে এইভাবে যদি দেখা হতে থাকে, কিছু হবে না তো শুধু মনে, প্রেম ছুঁয়ে যাবে দুজনাতে, প্রেম হয়ে যাবে। এই পথে প্রতিদিন যাও তুমি, ভালো লাগে দেখে ও, ভালো লাগে দেখে, গোপনে রেখেছো কার কথা তুমি, বলো না আমাকে, তুমি বলো না আমাকে, কথা আমার ভেবে ভেবে, কথা আমার ভেবে ভেবে, যদি পিছু ফেরো তবে কিছু হবে না তো শুধু মনে, প্রেম ছুঁয়ে যাবে দুজনাতে, প্রেম হয়ে যাবে। তবু কথা হলো না তো কিছু কেন, থাকো যে নীরবে কেন, থাকো যে নীরবে, দেখে ওই হাসি মন ভাবে কিছু, আমাকে জানাবে কিছু, আমাকে জানাবে, আমায় দেখে তোমার মুখে, আমায় দেখে তোমার মুখে যদি হাসি ঝরে তবে কিছু হবে না তো শুধু মনে, প্রেম ছুঁয়ে যাবে দুজনাতে, প্রেম হয়ে যাবে। পথে যেতে এইভাবে, পথে যেতে এইভাবে যদি দেখা হতে থাকে, কিছু হবে না তো শুধু মনে, প্রেম ছুঁয়ে যাবে দুজনাতে, প্রেম হয়ে যাবে দুজনাতে, প্রেম হয়ে যাবে দুজনাতে, প্রেম হয়ে যাবে।